بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا، وبالوالدين إحسانا، وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم، إن الله لا يحب من كان مختالا فخورا. الله وحي قرباني تيباميهم الله علقان قراشة أدي إكاليانجيا إبس فرات الشريك قراشة. وبالوالدين إحسانا أدي ما ينبفعنا كيامن ترواشة ما ينبفعنا إحسان تريكم هتاشة. وبذي القربى আদি গায়ত্রীমাকে মি হুনবে শান্তির কং হিতার হে ওল ইয়তামা ইয়তীমুন্নহরা ওল মাসাকিন মিসকিনুন্নবেস ওল জারিদিল কুরবা আদি ক্যারিগাওয়া আওয়াট্টেরিনাশা ওল জারিল জুনুবি আদি দুর্গাওয়া আওয়াট্টেরিনা ওয়াস সাহিবি বিল জামবি আদি গায়কং হুন্ন একুয়ের ইন্নহরা ওবনিস সাবিলি আদি দাতুরুয়েরিনা তেবামি ইহসানতের কং হিতাশে ওয়ামা মালকাত আইমানুকুম আদি তিয়াবামি হুঙ্গে আড়ুন্নবস তিয়াবামি হিং ইহসান তের কং হিতাহে ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা আদি হাম কাশম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোডাভেরি কিবুরভেরি ফাখুরভেরি মি হুন দেখে লোভি ওডি নুগান্নায় ইতাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিস্টিং এ বায়ান কুরবানি ইহসান তের কো হিতুমা এমমি ফুরতামে কালাঙ্গে ওয়াহি কুরবানি তিয়াবামি হুম আল্লাহ খালিস কতুগ আলকং কুরাশে এবস বাবাতেগে শারীকে কালাঙ্গিয়া নু কুরাশে এবাহি আলকং কুরমুগা এ কালাঙ্গিয়া কুরা আলকামুগা এ আলকামুগে এবস ইসাইং হেম ফারাতাকান নু কুরাশে মিসাল কা দেখুন তেরি কাং হিতরে নু আদাশে আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরা আলকামুগা এ গোতা দেখুন তেরি কাং বাদে জি কাং মুগা ওয়ানাম আল্লাহ সুবহান ওয়া তাআলা কাং কবুল নু কুরাবান শারীহ কুরাবুনি এ কালাঙ্গিয়া শারীহ কুরাবুনি বাইম মিহুন নাং হিওয়া গতুগ হামাই কানি আল্লাহ ফরাতাকাং আলোখং কুরিমে কালাঙ্গের শারীহ কুরাবেনি আল্লাহ কুরা আলোখামেগ্গে জাররেগ্গে মিম্বারোসি হেম ফরাতাকাং হিসা কফিয়া শারীহ কুরাবুনি এই আলোখামুগা শিরহ কুরুম আল্লাহ সুবহান ওয়া তাআলা কি তো কুরআনুগা গিনা আয়াতহুগা আলোখামুগে কুরাবে শিরকুগে ওয়াহাকা বায়ান কুরাবাফানি সাবাবাকি মক্কাগে মুশরিকুং শারীহ কং উড়নি আল্লাহুগে আলোখান্তাহুগা আল্লাহ আদা কুরাবে আলোখান্তাহুগা উলুহিয়াতুগা এই রুবুবিয়াতুগে গিনামি হং ইকরার রুবুবিয়াতক গিনামি হং ইকরারওয়ে এহ নামেস উলুহিয়াতুগে এমি হং মাসসাল জেহুনি উলুহিয়াতুগে আল্লাহ সুবহান ওয়া তাআলা শারীহ কুরি এই রুবুবিয়াতং এমি হং ইকরার ওয়াকান কিরতু কুরআন বায়ান ফেবে আল্লাহ সুবহান ওয়া তাআলা হিকরা ওয়াফমানি তিয়া খালি এগে ফানে বামি হুনাস ওয়াল কবল্লাওয়াশে রিজুক উডুন রিজুক দেবানি কাকুয়ে বাহার বেস্তাওয়ানি কাকুয়ে মারুবাদি রুবানি কাকুয়ে এমি হং বুনানে তে আল্লাহ এহ নামেস এমি হং আলোখামুগা আল্লাহ হাইন ফরায়েত শারীহ কুরানি এহেম বেগে আল্লাহ সুবহান ওয়া তাআলা কীর্তি কুরআনুগা উলুহিয়াতুগে ওয়াহাক তাওহীদুল উলুহিয়া গিনাম বায়ান কুরা ওয়াফানি এই গিনা মিস্তাকুং আল্লাহ কুরা আলোকান্তহুগা মি শারীহ কুরানি এহেম ফারাতাকান কালাঙ্গে আলোকামুং বাই নামা সিসা কুরে বাই মিউ নতা মুলি এককং আলোকং এহেম ফারাতাকান বাই হিসা কুরে এই মুশরিকুং মুশরিকুং আলোকং এককং এহেম ফারাতাকান হিসা কুরি এহেন নামা মুসলিমুংগে তেরেং বরক গিনা মিহুং আলোকামুগে বাইং এহেম ফারায়তাকান হিসা করে এহেম বেং কিতু কুরআন কো আল্লাহ হি কুরা বাফমানি ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন মিস্তাম গে তেরেন গিনামি হুম ঈমানেন নুয়ে আল্লাহ শারীহ কুরা হাল হাল মেনুই আল্লাহ শারীহ কুরা হাল মেনুই মিস্তাম গে তেরেন গিনামি হুম আল্লাহ কাং ঈমানেন নুয়ে এক মানে কি ঈমান বে তিবে মুমিনুন নে কিয়াগেন তিবে বায়া কইবা আল্লাহ শারীহ কুরে এই আল্লাহ কুরবে আলকামুম বায়েং হেম ফারাতাক কুরা ওয়াহাকা আল্লাহ এ আয়াতুগে বায়ান কুরবানি সাবাকি মুমিনা কাবহুর এবসমি হাকু হেম ফারাতাক আলকামেন কুরআন এই ইয়াকিন কামেন এই মুমিনা কাবহুর এবসমি হাকু আল্লাহ নু ফারাতাক আলকামেন কুরআন এতা আয়াতুগে আল্লাহ কুরবানি মুমিনুং গে তেরেং গিনা বায়াক আল্লাহ গে বাশারি হুকুরে এগ মানে কি আল্লাহ কুরা আলকামুম বায়ে হিসা কুরে বহেম ফারাইতাক কমেকাস আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়াহি কুরবানি খালিস গতু একলাঙ্গে আলকাং কুরারে খালিস আলকামে মেনু একলাঙ্গে কবুলেন কুরবান গাডবাড বে ফাওয়া আলকামে আল্লাহ কবুলেন কুরবান আয়াত এহং আয়াতে গে আল্লাহ কুরবানি আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন ঈমান বে এবামি হুঙ্গে এ ঈমান কান শিরকা মাসুনিন কুরিমি হুম emihun nakie giyamet do ga aman kan dibigen wa bay ki adi duniya ge hidayat dibigen wa bay ki yo seba mihun ne allah wa quran iman ve eba mihun ge iman kan shiruka masun nu kurimi ema eba nge bay ko ba shiruka masun kura kan em ben allah ay ba wala ba fioti iman ve gen ne kiyagen allah subhanahu wa taala kura alukamu ge hin faraita ba ber kura mihun mu'minun ge terege tibi wa ka allah wa qurbani ema allah gabul qurbani ekalange khalis ko to kurave alukan evves faraten alukamu ge ba ber ko gen nuane den allah wa qurbani ekalange alukama ekalange tauhida guluwagen ma embe faenge wa ka sabab ki ma embe faen nan ihsan ter kon hituma ki ei wa rabbodan amur kurava fa wa kamen islam din ei emme bodati faafatahuge terega emme bodati faafatahuge terega ei ahlaah qurani haifafa ei haifafa ge terega devanaya rasulullah samadi sul qurani uququl walidain maambe faina nukiya man terimu shiruka guluwagen maambe faina nukiya man terimu ei shiruku ei emme bodu faafa e faafa ya guluwagen annani e faafa ya jehigen annani maambe faina nukiya man terimu adi emme heowegen wa heokama ki ei tauhid adi tauhida guluwagen emme bodu heokame ki gotukami bayan wegen miannani maambe faana ihsan ter kon hitun ema maambe faana ihsan ter kon hitun ki qur'anuga warag gina ayat tahuga angawa fawe ema maambe faana kiyaman ter wan jihin allah urad allah uradumakan emihun amurunu qur'akamu gawanama kiit qur'anuga allah wahi qur'anwa fawani maambe faana ki mushrikun kamuga wiyas kafarun kamuga wiyas emihunna duniyavi goton tiya ba mihun ihsan terikam for ko desh duniyavi goton emihunna de medu oga teri washe mushrikun kamuga wiyas ehenna me semihun shirukakan amur ko fiya e amurakan ne kiyaman teri ume adi nu ba amalakan amur ko fiya uredumakan amur ko fiya emihunna ka esnen kiyaman gatume evves makhulukan adi hama ekana ma amba fanna kanu evves makhulukan ei veriyek kamuga wiyas adi enu mihek kamuga wiyas kiyaman terikam ennei Allahan uradeve uradumegga Rasulullah sallallahu alaihi wasallam ani la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq innama at-ta'atu bil ma'ruf hadis al-qurani Allahan uradeve uradumegga evves mihaka kiyaman bumennete kiyaman terikam bani heyokan tattahugae heyokan tatta mihaka heyokamakan amur kofiya kiyaman terikam gatumani e imam fa'in kamugavias verin kamugavias adi enu mihe kamugavias komyakas maambe faana heokon hituma ki islam din wajib qurwa fa wa kame heok heo for ko din makima ihsan teri maki adi emihun uradumakan amrun qura ha hinde mihun ga amrutaka kiyaman teri kan ada kuruma kiwes ehi islam din amr qurwa fa wa kame demyati wa bidil qurba ga ihtima ga mihun nan heo for ko dinun emihun nas jihen heo for ko den adi balanji hene tanawas kan huri mihak wajja balanji hene ena ga aila ga mihaku fagiru haluga veto nufudi hurito ena balanje ene ei gaitima e gulun gaim kurum ki islam di mar bodang amur kurum wa fa kame ei rahim go gulun gaim kurum islam di nu ki tu qur'an ge etang ayat ge allah amur kurum wa fa kame ei rahim go gulun gaim kurum rasulullah sma hadis ro kurum wa fa ni rahim go gulun gaim kurum ki ei miha ge rizugu was tanas wegen da kame ke adi miha ge umur was digu wegen da kame ke hadis ro kurum ni emihe ge rizugu tanas ma ede miha adi emihe ge umuru digumang edemiha falyasir rahimahu ena rahim go gulun gaim kurahush kame rahim go gulun gaim kurahush kame ehma ei warab barakaat ter kame warab barakaat ter kame e rahim go gulun gaim kurun gaaitti maage mi hunnang hiyo for koddinun wal yataama adi miskinun nang hiyo ehi terimun miskinun nang ihsan terimun emi hunna kaaitti kol for kolladinun ehi emi hunna sadagaat kurun emi hunnang ehi terimun ebes islam dinuga waram mai kurawa faawa kame ei wa yut'imuna at'aama ala hubbihi miskinan wa yatiman wa asira emihun naki hulafa alunge sifatan allah subhanahu wa taala bayan kurawani ehulafa mihun naki ei ekayati kol beenun jehifa wa halwas miskinunna ekayati kol for kod de mihun ne mihun kan de mihun ne ei miskinan wa yatiman de yatimun nas kayati kol for kod de mihun ne ei wa asira adi qaidu wa fatibe mihun nas ehi terkam for kod de mihun ne mihun naki ei heulafa mihun naki والمساكين والجار ذي القربى ادي كاري غوا اواتترينا مار اواتترينا كي اي اسلام دينو غور بودن بهر اميهون غكان تتبل حتى امر قرب وافا اميهون نان هيو فور قد نم امر قرب وافا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم من كان يؤمن بالله واليوم الاخر فليكرم جاره حديث القرباني Allah sha akhirat duhang imam wa kamugawamiha enage avatteriya ইহতিরাম করা হুস কামে, আবাট্টেরিয়াং ইহতিরাম করা হুস কামে, আবাট্টেরিয়া মাইক পংহিতা হুস কামে। রাসূলুল্লাহ হাদিস কোরআন জিবরিল গফান তিমান কালি গফান ওয়াসিয়েক পুরব পুরব মুগা দেমি হুন নবিয়ে আবাট্টেরিয়া মেদু এই তিমান কালি গফান আবাট্টেরিয়া ওয়ারতা বেদান কামুগা হি ফুলো কফ মদান দে তিমান কালি গফান হি জামা দান দে এবারং এ কালি গফান ওয়াসিয়েক পুরব পুরব হুন নবিয়ে আবাট্টেরিয়া মেদু হে ফোর কো দেনুমা আদি আবু জার রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ হাদিস কোরবানি ইযা তাবাখতা মারাকাতান ফাকসির মা আহা ওয়ালিয়াতাআহাদ ওয়ালিয়াতাআহাদ জিরানাক ওয়াতাআহাদ জিরানাক হাদিস কোরবানি এ আবু জার রে কালিগ ফান গারদিয়া কাকা কাম গবান্যা এ কে ফেঙ্গিনা কল্লাহে আদি এতি কল ফোর কল্লা দে রে আওয়াটেরিয়া মি আওয়াটেরিনা আওয়াটেরিনা দে তে রাসূলুল্লাহ হাদিস কোরবা ফা গই মি হাদ ওয়াল গনমেন গে কি বা কোনেং এ কামে আবাদু আরায় আরম্বে তিবেনি আওয়াটেরি দেমি হুন তিবেনি আবাদু আরায় আরম্বে জেহি ফোন না দেগে এমি হুন আবাদু আরায় আরম্বে তিবেনি এ নু অন্য জেনে গত কি এক কোনে এক বালেন জেনে এবড় বফা বাই গতুগা আওয়াটেরিয়া গে হাল বলেন গে বাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালে ফানু গে আওয়াটেরি ইহুদি ইয়ে আদি মুসলিম এবস নু ইহুদি ইয়ে এমি হা গে হাল বল্লা কাম গবে কালে ফান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনকম আওয়াটেরিনা কামে তঞ্জিহে এ ইসলাম দিন ভরব্বুডব্বার অলবাফা কামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবানি হে বামি কুরমি হাকু ঈমান বেগে ননুয়ে ঈমান বেগে ননুয়ে আওয়াটেরিয়া এনাগে আইফাইন সালামে বেজ্জে মাদান দে এহেন রিওয়ায়াত এক গওয়ানি মুসলিম মিহায় কি মুসলিম হাগিগি মুসলিমা কি এই এনাগে আওয়াটেরিয়া এনাগে হুরিহা তাকলিফাকুম আমাম বেগে বা মিহায় আওয়াটেরিয়া মিহাগে তাকলিফুম আমাম বেগে বা মিহা এই মুসলিমা কি আসু রাসূলুল্লাহ হাদিস কুরবানি এহকাম আওয়াটেরিনা কামে হিতম ইসলাম দিন বরং আমর কুরা বাফাবে ওয়াল জারিল জুনুবি আইতাং কোলে দুর্গতিবে আওয়াটেরিনা বেস এই মিসাল কে এগগে দেগে দু কফতিবে আওয়াটেরিং এমি হুন গে হাল বেস বলেন জি হেন এমি হুন গে হাল বেস বলেন জি হেন ওয়াস সাহিবি বিল জামবি আদি এককং উলে মিহা এই মিসাল কা কিয়ে উমগে দাওরু গনা মাবেস আদি দাতুরে গনা মাবেস এককং হুন না মিহা এনে বেস এহি তরিবার এনে বেস ইসান তরিবার ওয়াবনি সাবিল আদি দাতুরুয়েরিনা দাতুরুয়েরিনা কিবিরাট্টেহিন এমি হুনাস জিহেনে ইহসান তেরিবাং মতি আল গন মেনে ইসলাম দিং আমু কুরা ব্যাপুরি খান তাত্তা মিসাল কবির রট্টি সে রাখাং আই আসে এনা জিহেনে এনাকে হালু বালাং আসুর রুগে মুসলিম এরা রুগে তিমি মুসলিম জিহেনে এনাকে হালু ওয়াল বালাং ইসলাম দিন মিহার বেতি আদাবু তাং আল গন মেনে আঙ্গা দেব ব্যাফে মিওয়ানি ওয়া মা মালাকাত আইমানুকুম আল তিয়াবামি হুঙ্গে আড়ুন নব্বস তিয়াবামি ইহসান তেরিবাশে মি বাগত কি আড়ুন মি বালানি গেরি বাকারি গতুগা মিস্তাকুম এই কুরি জামানুগা দেন আড়ুং গেং গুণ জামানুগা এমি হিম বলেনি আড়ুং নাকি এই গেরি বাকারি কামুগা মাসাকতে বেস কুরআন এমন কুলা দান বেগেন নোয়াওয়ারা ইসলাম দি মানা কুরা বাইফানি এবেস ইনসানুন নে আল্লাহ সুবহানাহু তাআলা বাহি কুরবানি এবেস আল্লাহ গে আড়তাকুন নে এই তিবা মেহুম এমি হুন নবেস ইহসান তেরি ওয়াশে কামে ই তারে ইহতিরাম কুরা রে এমি হুন নবেস এবেস সাম ইনসানুন নে ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা মি হাকিকাতু গামি কান্তাত্তাকা খামে নুই তানমি আল্লাহ গে মি আমর ফুলতাকান নুকিয়া মান তরিকান আদা কোরানি বড়াবেরি আল্লাহ হে কোরআন বড়াবেরি দেখ আল্লাহ লোবি ওয়াডি নুগান্নাওয়ে দেন বাহি কোরআন আল্লাযিনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাস বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুম আল্লাহ মিন ফাদলিহি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা আল্লাযিনা ইয়াবখালুনা বখীল ওয়া মিহুম দান্নাহে দাহিয়েত দাহিওয়া মিহুম দাহিমিহুম বখীল ওয়া মিহুম দান্নাহে আদি মিস্তাকুনা দাহিয়েতি উমা আমুর কুরআন মিহুম বাস দান্নাহে ওয়া ইয়াকতুমুনা মা আতাহুম আল্লাহ মিন ফাদলি আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাগে ফাদল ওয়ান তাবির কামুন ইবাহ মিহুম দেবি ইচ্ছে ফরওয়া মিহুম দান্নাহে মুরাদ কি ফাগিরুং আসদান কামং এ নবিস মি ফাল করেন ইনা কি ফাগির কাম মুসঞ্জে এ নবিস ফাগির কো আসে চে দেহে বুনে ফানে তিবে এ নবিস মি উন্নানি মুইতামা ফাল কোগেন এ নাকি ফাগির কাম সাল কেন লাহে দুমুন্না এ না হুন হালাতুম মিস্তাকুম দেলে গন্না না তা এ নাকি হালাত এ না হুন হালাতাকুম মিস্তাকুম নাই গে এ নাকি হালাত এ তো ফাগির মি হেগে গতুগ মুইতামা গোলে মুন্দানি এই ফাগির কো এ নাই গাতাং আসে চে দেহে বুনে ফানে ইফাদামি হুন দন্নাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরআনি দন্নারে ইফাদামি হুন তিমান আল্লাহ তাইয়ার কুরবি মে ভেন দেনিবি নিকামেতি কুরানি আযাব ইয়া কিয়ামত দুয়াউগা বখীল ওয়া মিহুন এ আল্লাহ দেবি তাকেতিন হেদান কুরামি হুন ফরওয়াগেন এতাকেতি এতাকে চে বখীল ওয়া দাহিয়াতি বেগেন তিবে মিহুন দন্নারে তাকেতিন যাকায়ন নে রে মিহুন আদি ফাগিরুন সাদাকায়ন কুরামি হুন দন্নাশে এমিহুন তিমান আল্লাহ তাইয়ার কুরবা ফানি গাদা ফাদা আযাব কিয়ামত দুয়াউগা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দেবিনিও মতেন এই এটাকে তিন কালাঙ্গে ফাকির নাঙ্গে না হেদা কুরআন জিহেনে এই হাম আল্লাহ ইরাদা করবে না মুহুরি হাম মুসসানি গতো হাদ দাওয়ান ehnamis allah subhanahu wa taala ge sunnay mi ebbay kon ebbay ge muhtajun kam galevun ebbay kon ebbay ka beenun jeefa wa bay kam galevun allah subhanahu wa taala ni egota duniya ge qanun lavafa ebbay kon ebbay beenun jeega to galevun ebbay kam musandi kan devva an ebbay ko mi hunna ge muhtajun nan heddevun ei allah subhanahu wa taala ge qanun ei en algonmen jeheene allah subhanahu wa taala kiyaman terwan kale kalaang amru flata kiyaman teriwan efada mi hunnan he for kodden Then Allah Quran وَالَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَلَا بِالْيَوْمِ الْآخِرِ وَمَنْ يَكُنِ الشَّيْطَانُ لَهُ قَرِينًا فَسَاءَ قَرِينًا Allah Quran وَنِي إِبَيْجِ مُدَاهِدَ قُرَامِيهُمْ كُنْ غُتَكَ مِيسْتَكُنَ دِكُّ مَتَّكَ وَرَجِّنَا فَنْتَ قُرَا غُتَنْ أَي مِيسْتَكُنْ أي مِيسْتَكُنْ صُدَقَاءِ قُرَا وَغُتُ أي شَيْطَانَا إِمَّ فَسِهِنْ إِنَا غِتَوَنَّا وَغُتُ أي ei sirrun sodagaay kurun ei emme heo wegenwa goin ei sirrun sodagaay kurun mi hunna nege gota ei allah subhanahu wa taala wara mai kura wafawa kamen ei sirrun sodagaay kura mi ha giyamed dehugo alushi ge hiya wa kamen allah subhanahu wa taala ba devwa waram mai kamen ei sirrun sodagaay kurun sodagaay kura ba gutu ge shaytana e ba wade mi ha ge hitra war fase ha wade ena ge ba anga shaytana kom mesmi ha kan anga reti kale ti sodagaay din kam mi ha ka eh noni kiren ge kalege diila tikan engene miyaka ahamo gotek gami istakun heda kuraniye gota miha ei diila ti miha kebunu mattaka qiyamet doh gemme furtama naraka andale vene hataru mihegge zariya hataru miha ku naraka allame furtan hulu gando waru wagane ve naraka aga naraka andale ven naraka uturi arwale veni naraka emme furtama hataru mihegge naraka engel lala wagane allah subhanahu wa taala egetene ekaki ekalange muda devwa fa wa miha allah ena hadir qur'an حاضر قربا الله دنا الله وحي قربانه ناتيمان الله كاليا مودا دويمه اكي باوا ايتاهوغا مودا كاليا تيمان الله دويمه اي مودالون كاليا كين هي كوري هما اي باغوتو ينا دوغو هادام فرحان اي با الله ما غوتو تيمان هيدا كوريمه هما اي بس فغيركم ايتامان دولن نوكلامي اي ميهون اي ميهان اي هينوي الله قربان kale dogu hadafi ehne kamaku kale heda kon uruni kale yakiti dilati mihe kemi istakunga dulum bunu mashe enan oti kale dunya geli bifaye malaike bekan allah amur qurban ena munu mata damu munda mugi gusnar kan illa lam emme frutam nar kan dali hatar mihe unge tereng ekaku ai muda de va fa miha ei dek kun ter kam go tum istakuna ena heda ko fati ena ki dilati mihe kemi istakun bunu mattaka ehen kam sadaga de iruga vi haves bodaka sirru kuran jihe kanta sirru miha kan ehi teri kam for ko den jiheni ei ego in emme heo go taki walladina yunfiquna amwalahum ria annas mistakuna dek ku mattaka e ba mi hunga muda heda qurami hum wala yu'minuna billahi wal yawmil akhir adi mi hunga allah ka siman nuwe adi akhir do ka siba mi hunga iman nuwe ومن يكن الشيطان له قرينا ادي ميهج رحمت تريكا شيطان وجمي هذا النار فسا قرينا كي ها نوبايك ورين هي شيطان اميهج كوريكم غدا في مي هذا النار اي كي ها نوبايك ورين هي اي كوريا غور نوبايك ما اي شيطان اميهج كوريكم غدا في ميها شيطان اميهج كوريكم غدا ماكي كوبا اي شيطان تباب شيطان اينغ هيت ودا دي وسواس تكين تباب اي شيطان اي كوريكم هدون اي رسول الله حديث رقم كم مي حق وسماني ملائكه بكلكا شيطانك الله مقرر قرفه شيطان ابدوس امر قران نباكنتك ادي ملائكه امر قرواني حت ابدوس رانغل كنتك اه نبس مي هاي اسكن ادني شيطاناك امرتك شيطانا ام بر رحمه تريكم هنا حدني وماذا عليهم لو امنوا بالله واليوم الاخر وانفقوا مما رزقهم الله وكان الله بهم عليما امي هنا kun undakulen hewani law amanu wa mihun i allah iman binama kun datikamen he mi hunang oti emi hunang oti kun datikamen he kun undagu kamen he mi hunga macchan oti allah iman vejjenama emi hun wal yawmil akhir adi akhir duhan iman vejjenama wa anfaqu mimma razaqahumullah adi ebami hunang allah rizqu devvi mudalun emi hun heda kurinama wa kana allah bihim alima adi allah subhanahu wa taala mistakun kurakan tatta muladden wodiganna ma farate kamugave allah subhanahu wa taala den wodiganna mi hege hitu gonna ikhlas ter kama dekun ter kamen ena ge hitu go inna mawes allah subhanahu wa taala muladden wodiganna allah qur'an inna allah la yadhlimu mithqala zarratin wa in taku hasanatan yudha'ifuha wa yu'ti min ladunhu ajran 'azima la yadhlimu inna allah la yadhlimu mithqala zarratin allah subhanahu wa taala zarrak min barwas ebbes mihakan aniya avere yore nugannawane ya me duhuga e mihaku puri amalakan allah subhanahu wa taala e mihaka jaza devwani he amale kurawiya he amale kofo ejja e bure iturang allah devwani e kalange dharmawantakan ehnames nubaya kame kofo ejjia e bure iturakan e kalange ebbes mihakan azabe nu devwane kofo ei nubaya kama hama e bure e kalange azabu devwani ekamaku heyo kame kofo ejjia allah subhanahu wa taala itura devwane itura devwana allah subhanahu wa taala ei mi ummata khasa kurawa fa kam allah subhanahu wa taala ki quran ga wahi kurawani man jaa bil hasanati falahu ashru amsalha heo kame kofi mi hadan nahre enai ge diha guna libene ei minbar allah khanda alwa fa minbar ei heo kame ge gotu ge ena kofi ena diha guna libene ekamaku ikhlas terikam bodi war kad diha kabram bis itur wegen daane kitu quran allah quran wallahu yudhaifu liman yasha wallahu wasi'un alim allah irada kurawvi mihakan adiya buram bes itur ko devane allah itanawsodigen waras kalaange diha kamuram bes ma itur wegen daane e allah rasulullah hadis qurawani tie ba mi ikhlas ter kamaiku kuda kuda muddegge min war bes heda ko balar allah subhanahu wa taala ge hadratuga allah subhanahu wa taala mauga e kalaange kanaait pulung e tikola hipa uhud farbade buram bes e ga jor bod ko devane uhud farbade ikhlas terikan ikhlas terikan ma ko etikolo heda kollawafiya allah subhanahu taala ek ikhlas terikan hori min barakun ek ajr bodo wigandani allah subhanahu taala waadukura wafani heyukame gotuko kofinama ek dihaguna allah devwane ehn namaves ekalang irada kurawvi mihakan adiya furamves itur ko devwane inna allah la yadhlimu misqala zarratin zarrigge min maros allah ekalang alaka aniyaveri odinu gannawane wa in taku hasanatan heo kame mi hoko fo ikkama vejjia yudhaifuha allah itura devane eta gunaykan eti boduko devane allah subhanahu wa taala wa yu'ti min ladunhu ajran azima adi kalaange hazratum boduwegem wa ajran e mihaka devane fa kayfa idha ji'na min kulli ummatin bi shahidin wa ji'na bika ala haula'i shahida فكيف اذا جئنا من كل امه بشهيد مي ايتك مي ادوك رسول الله صلى الله عليه وسلم ابي بن كعب دناني اي ابي تليفان كيف عبد الله بن مسعود ما الله رسول عبد الله بن مسعود رسول الله صلى الله عليه وسلم حديث القران قران كيف عبد الله واه تيمن كليفان ادو سمتك ده عبد الله بن مسعود يدالوني تيمن نه كليفان قر فلمت كيوام وي كليفان وچر قران باواله ehin de kalifan hadis rukuran ehmiyau kiyawani kun adosoma teman kalifan lo lobi kurawame den abdullah ibn mas'ud kiyawa vidalwa mungus nisa suratuge mi ayata hamen ara wadagin nevre kalifan gislav wadate abdullah ibn mas'uda e wadagin balalivre kalifan kiyiti kurawani mi ay kiyawa vidalwa hinduga fa kayfa idha ji'na min kulli ummatin bi shahidin kihinen hewani kun halaten hewani kihina kun hewani teman allah komme ummatakum wes heki de ene mihaku gen naduwahuga waji na bika ala haula shahida aitimang allah kaleg fanu gen nawa husime mi huriha emmenge macchan heki odiga heki wada gen nawa be kaleg kamuga qiyamet duwahuga huriha emmenge macchan e kaleg fanu huriha emmenge macchan heki wada gen nawa be kaleg kamuga qiyamet duwahuga allah subhanahu wa taala gen nawana ehindu mi ay kiwa widala wihinduga e kaleg fanu kirti kurabban fettevi ehindu e kaleg fanu widana hasbuka ya ibn mas'ud mihar wejje den itur ka vidala wana kamennete mi hisabak kiyawa vidala me kalefan kuriyaka nudiya kalefan naka ketteri wadain nugane unu ege kuriyak gen diumaka kalefan kiiti kurabban fettevi mi hisabak den mire kur kollan den sawal be fulaku sawal kur حج سورة من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ mihar mi ayatuka allah wa wahi kurawani allah subhanahu wa taala ekalege fana madadunu kurawane kama yagin kuramiha matahi kuramiha de mi ayatuka yagin kuramiha muradaki ekalege fana allah ge rasulaya allah ge rasulaya allah subhanahu wa taala madadunu kurane kama e munafiqun munafiqun ge waag fi dunya wal akhirah duniya ge akhiratu ga ekale ge faanang allah madadun qurbaana kamang yagin qurami hum falyamdud bi sababin ila samai ena nikang udadimala waagandeng assabalaha nikang udadimala falyamdud bi sababin as samai falyatlub hilatan yasilu biha ila as samai mi ge tafsir gamini ena hilatan nikang hoda balashe e udahamang ena forene summal yaqta an-nasr intahayya lahu dennikan allah subhanahu wa taala ekalegfana el kurabban oi madadunikan kandale balare fal yanzur hal yuzhibanna kaidahu ma yaghid den ena hituge oi ruliverkan ena deetonikan balale balare den allah subhanahu wa taala misale jasahmani ena asfa evaruli e rasulullah sallallahu alaihi wasallam deke asfa varuli e ruliga sababun ta ena ibunani الله كلام رسولك مدد النقربان الله كلام رسولك مدد النقربان افد ميهم نكن هيلتين هو دال بلاش اس اداهم فوران دين الله سبحانه وتعالى كلام رسولك قربا مدد نكن ميدو كن دال بلاش دين بلاش نكن اينا غرولي هينججتو اينا اي كيتوغا افديفا وا اداس كاندو غوسيتو نوتا دنجهن اي ami gamini falyatlubu hilatan yasilu biha ila as-samai tafsir gamini nikan hilatin ena hoda balare ege zariyan udahaman ena forane summal yaqta an-nasra intahayya lahu den allah subhanahu wa taala tayyar qurra fa madad uduga udahaman fora wasilate hoda gen tanak gos balale balate kan allah subhanahu wa taala tayyaru ekofawa madadu nikan ena kandale balahre ena vanya den kandale hanikan balahre ko asul ruli nikan filafito mehar mina mirasa de berkam hitu galaen ekanta filago sito enan ena puram benu makanta pura unima ei allah ga rasul hay kalang ke tayyar kurwa fawa madadu kandale unima ena hinghama jehunita den balale barahre hinghama jehunuto den misale allah subhanahu taala challenge ba tahaddiyen yoti ena baawala baawro aytauge bhur miwattaruge baawro tahaddita denge manavisne gidana fal yamdudu bi sababin sabab mikani mi wasila tanaka kamaka forumattaka onna wasila misalaka matiburiya tanakge matiburen germattaka cd ei sababu matibure ei sababu mikani arai bahuge emanaya sababen nikan ena hoda gan balare sababe den wasilate ena uda dimala da wasilate ekam lafzi mana ekun emana enunege dan jigen marwa mana e komme akas tafsir ga mini ehem bidal da حيث يفعل الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير الله سبحانه وتعالى هو اختيار قرب ملائكة بيكالون ترنبس رسول ومن الناس أدميستهم ترنبس ملائكة بيكالون ترنبس تأي جبريل عليه السلام رسول مك يعني فنوبة فرائي يعني جبريل عليه السلام كي رسول رسول أرغن مك يعني رسول أي مندوب رسول وتسفير بس كيدان رسول eti qur'anu ga sulayman alayhis salam ga rasul sulayman alayhis salam ga rasul sulayman alayhis salam kisiti ko de vah fonu miha mehar faratak fonu wa miha mikena rabbam rasul allah subhanahu wa taala jibril ga fan muhammad ga fan ga rih fonu vi ei rasul jibril ga fan ki rasul adi enu ehen nunas ehen ehen malaika be kalmas khama ka ga rasulullah sallallahu alaihi wasallam ga rih allah fonu wa ga wada ga fiya ei rasul mian fonu wa fara insanu ga tereng ei insanu ga tereya kantata allah fonu bi farata mi ken rasul mian muaz ga fana ki rasula ga rasul muaz ga fan jamana fonu ba mu ekale fan hadis al qur'an ekale fan emi ga tera hukum qur'an ko ngota ngi danna ni allah ga fatum balla wa gan fatum nu fanajia ekale fan ga sunnatun ne sunnatun nu fanajia hadis al qur'an timanna ijtihad qur'an me adi farwa ku den qur'an me den hadis rasulullah sallallahu alaihi wasallam duwa qur'ani الله رسولا رسولا توفيق دبي فراتا تمن حمد قرامه আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াফাকা রাসূল রাসূলিল্লাহ আল্লাহুগে রাসূলাগে রাসূলা তাওফিক দেবি ফরাতা আতিমান হামদু কুরামে এমে রাসূলা কি ফোন ওয়া ফরাতা মিকেন রাসূল আল্লাহ সুবহানাহু তাআলা জিবরিলগে ফানে শুনবি মুহাম্মদ আলাইহিস সালাম গারিহা এই এস রাসূলেন আল্লাহুগে এমে মা এই রাসূলুগে মানায় কি রাসূলুগে মানায় কি মিসাল কালগুন মিদকে রিসালাতাগে বড়াগেন আলগুন মে গাতা বড়ায়না এই নু মুরাদ কি আমায় কানি hamaykani enno murada kiye allah subhanahu wa taala kankama age me bima fonuwa komme bekala kiye allah ge rasule e malaikatun kamu gavias insanu kamu gavias insanu ge de mistam ge tarang allah ge risalata age wada agen nabi bekalun e jibril alaihis salam e insana ge gatan ge wada agen nabi allah ge hukum furta ka age me e sallallahu ge rasule me sallallahu ge rasule inna allah samian basir আয় আল্লাহ মগো শাহীদ উইমিহা আয়না গেলে সাহায্য কফাদান আল্লাহ সোয়াল করবান তিমাং আল্লাহ দেবী নিয়মাইতা আল্লাহকে নিয়মাইতা এনাং হান্দম করবা জিহাদুকে নিয়মাই এনা দেবী জিহাদ নিকুতুমুকে ফুরসত এনা দেবী আল্লাহ সোয়াল করবান এনা কিনেন হে কালিয়ে কাং করে দেন তিমান না মি কাফারুন না হাঙ্গুরাম করামুন দিয়ামে তিমান না শহীদ হয়ে যাও মাদ্দা আল্লাহ করবান দোকে কে দিয়ে দিয়ে এহ নমস কালে হাঙ্গুরাম করামুন দিয়ে কালিয়ে কি কুড়া দানা বাতলে কে মিস্তাকুন বুনু মাট্টাকায় মিস্তাং গদুরুং কুলা দানা বাতলে কে বুনু মাট্টাকায় হিববার গদা এনাং হতে কালিয়া দুনিয়া গলি বিফায় আল্লাহ আমর কুরআন ইন গসনার কাং ইল্লা আলাশ ইলম দে বুনু মিহা কুরআন আল্লাহ কুরআন গ তালিম গ না দে মিহা এনা গিন নাওয়ান গ না আল্লাহ সওয়াল কুরআন এনা ইয়া কি না কুং হে কালে ফান্দাক করি তিমাং আল্লাহ কালিয়া ইলম দে বি মেনা বুনান তিমান না আফরতাম ইলম দে বি মিহা দেন কুরআন এ বাকি দে মিও এনা দান নাওয়ান তিমান না ইলম উগানে গে মিস তাকুন না গেতি উগান না দিনি মে দিন ফোর কো দিনি মে মি হুন আল্লাহ কুরআন দো একে একাম কালে মিস তাকুন না একাম কো দিনি মিস তাকুন না তালিম দিনি মিস তাকুন না কিয়াওয়া দিনি কালি কি বড় আলিম কে ইলম রে কে মিস তাম গদুলম বুনু মাট্টাকে এনা মতি কালি দুনিয়া গলি বিফায় মালাকে বেকন আমর কুরআন তিমান মে গুরুয়া নুগে তালিম আল্লাহ দে বিমিহা গুরুয়া নুগে এ বাহি গুরুয়া হি দস করমুগে নেমাই আল্লাহ দে বিমিহা এনা গেনে বেনে গুরুয়া হি দস করমিয়া আঙ্গান কিনেন হেদি তিমান আল্লাহ গুরুয়ান গনে মাই কালে দেবি এনে তিমান না এ গুরুয়া হি তু দস কো আদি এ গুরুয়া হি তুকে বেহট টাকা দামুনামাদ কোন হেদি তিমান দামুনামাদ এঙ্গে জে তা আল্লাহ কুরবান দো ইকে কালে দিয়ে দেহ নমস কালে একান কোন গুরুনি কালে কি গাহারি একে মিস্তাং গ দুলুম বুনু মাট্টাকে গাহারি একে বড় গাহারি একে এরকে হাদার ইচ্ছে কা গুরুয়া কি আমি একে এনা গতি কালে দুনিয়া গেলি বিফায় এনা ইল্লা দে এনা হাতারমিয়ং আই নারক আন্দালে হাতার মে এমে ফুরতাম এমি হং গজারিয়া এমে ফুরতাম আলাইলে দারু এ নারকায়া ওলো হলো গন্ড জাসাল মটাকা আকুরিম বেস বায়া আকুর ইজলা তাওআত লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহ উরদে উরদে মগ বেস মাখলুক কিয়ামাম বমনতে এই এবি এবামি হুম এদেমি হুম বেস আল্লাহ উরদে মকান আমরু কুরা কাম গাওয়ানা মে একা কিয়ামান তেরি উমেন নেই এমি উনা হিও ফোর কো দেং এবা জিহে এই হি তেরি বেদেং এবা জিহে এমি উনা রীতি বহুম বাস বুনান জিহে নে এমি উনা হার কারি বাস বুনে উনা জবাব কো গেন নওয়ান একামাকু দীনা খিলাফ কান্তাত তাহুগে এমি উনা কিয়ামাম বুমেন নেই এমি হুম বুনিয়াকাস দীনাং আমাল কুরান জিহে এমি হুম আদি খিলাফ উইয়াকাস এহনা বেসি উনা জবাব কো গেন নওয়ান বিসনা দেবে তোমা সাই কুরে এমি উনা এদেমি উনা এই ফাহারে গে দেমি উনা বিস নু বিস নেগে এমি হুম খিলাফ উন কাশি গেন বে দীনি কান্তাত তাগা আর গিন খিলাফ বে মাইন বেফা কুরিন গে মাইন বেফা এমি হুম বিস নে নুলে কামা কুজ্জা মে দীনি বিমা কাম মিরাং আলো মেওয়ানি বাই মিও নাই বাই কুরি গে নুলে ফা কোন গুনো দারিং ডরাগু বে মাস্তুয়াতা কেতি বেন কক্কং উলনু দারিং একুদিন নাহি দাইলে বনি মা মিসকিতং মিসকিতং এ বাদে বরাবর নামাদা কুসরাং গালবে একম একম কান্নু রহে মি কুরি গে নুবা কং উলং নু মারাং গালবে মি বাই মা বে ফানাই বুরি হেম বেফা নামাদ বরাবর কুজ্জা কুরান ফেরিম সুবহানাল্লাহ এদেম বরান বড় কাম কা বাই মা বে ফাঙ্গে বতি বি bale mihun nan hitakan nara ta me kujja mihen bima kan den timanna ge hak gutas mina me kujja ada qur'an timanna men ge hak gutas e kahala nu isne bae mihun ge ule ega dehen namas e mihun adi e gotan amur kur kam ga vias e mihun na de terega nu bae sulu ke bahatta ge nuane amuran ame kan nu kiyama terwan ji ani e amuraka kiyama terwe ge nuane e mihun qur'an amuraka e dina khilafan e mihun qur'an amuraka salaka ange kujja ka bona fan burgana ga re burgana ga ala ge nuane e kujjalan ji ne kujjan ge leng wajji ya eku jalan jiye na ma eku ja e Allah subhanahu wa taala amr kura da arti qur'an wa Allah gamra iskan de jiye muslim kam gwanya adi mamma enu bappa bunya kas ya kanu jiye na akia man teri waka e amr kanu jiye tiri hin tumuli behta man Allah ga rasul ati amr kura da ka amr kura da ka ti misal kam ma fangan tumuli bala ashe bala ken ne ulen jiye ya murakannu jiye na kiyaman teri wa ka ya allah ga rasul ya ga amru kulo iskuran jiye e wanan ajuru hori kamen ei e hori ekamu gena baeri wemuni ekamuge na baaveri webuniye ei mistakunna medin for koddinu mattaka ei kamuge weben goin ehien e mihaka we warakum maki ei waram maik kamen ei ei emme maik kantan ei muda heda kurawen emme maen magu ei muda heda kurawen emme maen magu ei ei mujtama ijtimai ijtimai helum terikama ei mistakunna allah ga din for koddinu mattaka hama ilm riya eli be war hama ga ngada kai hunas libe ne ga bar ko devan allah subhanahu taala e darus de mi hun nang hama eli be ajru hama e mi hunas libe sabaki ga bar vicche allah subhanahu taala devan ena be ajru sabaki e huri ha men ge bar lu mai hu ga mi for ko deve ni e hama kan mi hun kiya ba ga ngai kas e na ka for ko nu deve ne ka shigen ba war ka mui tama hu ge fardun ge e ba man ta kan nu libe e huri ha men na be sallahu ti ba ru mu ge fursa de va fa ikan tattauga mi dini kan tattauga ekalanga mauga emme bodu jihad kurave ei ei mistahun islah kur mattaka kurave masakkai ega hama emi haka e dini helum terkan kurama huri hamme hama emi haka vevunu ehi evanjien ei mudalun kamuga vias adi jahanun kamuga vias masakkatu gotun kamuga vias ehi terive den jien emi no Allah ajur devana war bodu ajur devana Allah subhanahu wa taala sababaki ekalanga din for kur mattaka masakkai kurani mistakunna ebure bodu heo kamen nei mi bi mati Allah lavra fa e yakalange di mi sta kuna for qaddinu e nabi be kalunge masakkai pulo e nabi be kalung Allah me mai kuravi e masakkatu ge zariya e masakkai pulo ge zariya vazifa ge zariya e Allah me mai kuravi e makhluqun e en kamung e be kalunge vazifa ada ko mattaka mi ummatu ga annani ilmu eri ilmu erin na e hi teri kam for qaddinu mi sta kunna nge din for qaddinu mattaka e ge shamil kuravan Allah subhanahu wa taala emme kudaminun e hiteru edin mihaves ei miskite bina kurimia ege emme ga gande bendumge e hiteru edin mihaves Allah sorge gandware bina ko devan kam ege emme ga gande bendan matta kaina hi vetin emme ga gande puda puda dan pore ege sena shamil vejje ege badal ba Allah gandware bina ko devan hama ego tammi dini darusta bevu mata mista kunna mi dini kan tatta for ko dinuma e hiteru wa mi hun emme kuda e hiteru kan for ko de mihaves sama e ha bodu ajru Allah devan miskinuna ki fagirun ei atuga hama fude waruge echchen ne non namiyu timage diri ulun nu fud libe echakun nu fude miyun emi miskinun ei fagirun den ehen lafza kun bunana hena ki fagirun atuge echchen non namiyun ei kaayet kolos kina faharan nu libe miyun den miskin yatimunaki ei baligum kurim bappa marwami ai kujjan harad kuran hun namiha marwami ha den yatimunaki bai yatim musandi wesana bai yatim fagir wesana den yatim kan kendigen dana e kujja baligum ma ai kuga yatim kan kendigen dana yatimu ohudan baligh mafaqu yatimun genan ekendu niyena eden nu jehen zakata mu ena kad dega ena ki fu de mi hakkamu gavanyaka ohu yatimun genamu ganu maane yatimun na waani bappa mar baligunu mahunna er bappa mar fa miha baligunu wanis baligum fa yatimun genan kenden den misal ken ena ki faqir hakkamu gavanya faqirun gelistu kaden ena da yatimun na ki baligunu bappa mar fa wa baligunu wa kujja ei yatimun na ki ege faaka baligum fa islam shariyata kunai yatim ge namen e naeka den misal ke nan nu fu de miha ka vejji e na wan fakirun ge ristu ga fakirun ge rista vade jia den tama e na zakain hakwan ta ekamu yatimun ge bayaku nan na me ar bappa maru mas yatimun nang e wa go ta ki bappa ta dar darin bal hatta miha ki den misal ka bappa maru ar bappa ge muda hore jia ku jalli be ne bayar mudah bahari. Dengan tiada suatu asma di suku orang bahari, yatim juga mudah zakat kali yang udah sih. Bahi yati kumus gota kali labur kurar. Biar faria kan nama istilah. ವರ್ಗನೆ ಮಸಾಲಕ ಅನಮಿ ಹರ್ಷಿಗೆ ಹಿಯಾವಕನ್ ಲಿಬೆ ಮಿಹಂಗ ತರೆಸನನಿ ವರಜುಲುನ್ ದಾತು ಇಮ್ರಾತನ್ ಜಾತು ಮನ್ಸಬಿನ್ ಮಜಮಾನಿ ಫಕಾಲೆನ್ ಯಖಾಫುಲ್ಲಾಹ್ ಹಸಬಾನ ಸಮ ರೀತ್ ಮತಿವರ ರೀತಿ ಅಂಗೆನಕು ಫಾಹಿಶ ಕಮಕ ದವದಿ ದಿನಿಮಾ ಏಕಮ ಮನಾವೆ ಅಲ್ಲಾಹ್ ಬಿರುತೆ ಬುನಾಮಿಹ ಅನೆಕ್ಕೊಳೆನ್ ನಾನಾ ನಾಮು ಅನೆಕ್ಕೊಳೆನ್ ನಾನಾ ಏಯ್ ಫಿರ್ಮಿಹ ಲಿಬಿಗೆನ್ ವಾ ಹಗ್ಗೆನ್ ಹಗ್ಗಕಿ ಏಯ್ ಫಿರ್ಮಿಹ ಏಕಮುಗೆ ಇಸ್ವೆಗೆನ್ ವಾತಿ ei allah tobi gotun labba fa ha kamen ei hagigatuga firmiha ge onnane kanta abe miha ge no onnane kan anhenunge hama e fada firhinaku anhenaka misalaka e gotadda wadinima anhena ekamun ekahiri vejjar ge hiya ek ennei sababa ki an amu gotak firhinaku tawaten was den dinima adi emmenu lafa mihas na naunga kashiyan man emmenu lafa anhi mihas naunga kashiyan man ehen namas taqwar firhinaku sikina faras salamaten wan anhenaku tawati kiyaka ekama e allah tobigotun e go lavva fawati ehm bima e tanu gese e go tan e firimi ha kama benu ma na ah subhanakallah bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi